বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবনম মনোহরম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যঃ চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবন তুলসীদেব বৈ পিয়া বৈ কেশব সচ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশ গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্গুরুং ধৈর্যং সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদং শিব বিরিঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পনতপালভবদ্বীপোথম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সিতরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্য বচসা জদগাদরণ্যম মায়ামেগো দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ স্বদর্শী পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষ বিশাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষী ত্বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যশ্বচ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বং নৃসিংহমহং ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মনমে বিশতু মনসরাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্বই কণ্ঠাবরোধনম বিধৌ ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মনমে বিশতু মনসরাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্বই কণ্ঠাবরোধনম বিধৌ ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে কৃষ্ণের কথা আপাতদৃষ্টিতে বড়ই অদ্ভুত পারপ্লেক্সিং। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন কৃষ্ণের কথা আপাতদৃষ্টিতে বড়ই অদ্ভুত পারপ্লেক্সিং, কিছুতেই বিশ্বাস হতে চায় না। এরকম একজন অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক আছেন, তার এত ভালোবাসা, অনন্ত ভালোবাসা তার সমস্ত জীবের জন্য, তার দরদ, কিন্তু এই সমস্ত বিষয় কেউ উপলব্ধি করতে পারছেন না। বড় দুঃখের বিষয়, এত বড় একটা সত্য কথা, এত বড় একটা সত্য বিষয়কে কোনো লোক জানতে পারছেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন এত বড় একটা সত্য কথা কেউ জানতে পারছে না, কীরকম ধরনের ভগবানের মায়া, বড় আশ্চর্য। ভাগবতী মহাপুরাণ বলছেন পশ্যন নপি নপশ্যতি, দেখেও দেখতে পাচ্ছে না, বুঝেও বুঝতে পারছে না। হ্যাঁ, এটাকেই বলে ভগবানের মায়া, যেটা নয় সেটাতেই জীব সকল ব্যস্ত হয়ে রয়েছে। আমি যা নই আমি সেটা ভেবে রেখেছি নিজেকে, আমার যে পরিস্থিতি যেগুলোর মধ্যে আমি রয়েছি সেগুলোকে রিলেটিভ বলে আমি বুঝতে পারছি না, সেগুলো সব আপেক্ষিক বিষয়। বুদ্ধিমান ব্যক্তি নিত্য জগতের অনুসন্ধান অবশ্যই নেবেন, যদি না নেন তাকে শাস্ত্র আত্মঘাতী বলা হয়েছে। সায়ংকালীন অধিবেশনে এইসব আলোচনা করব। বড় আশ্চর্য ব্যাপার যে যার জন্যই আমরা বেঁচে রয়েছি, যার জন্যই আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এত এত ক্রিয়াকর্ম করছি, তাকেই জানতে পাচ্ছি না। একই বলে ভগবান মায়া, ভগবান মায়ায় মোহিত হয়ে জীব সকল পড়ে রয়েছেন। যিনি কৃষ্ণ ভজন করবেন না তিনি অকৃতজ্ঞতা দোষেতে দোষী হবেন। আত্মঘাতী তো আছেই, আত্মঘাতী তো হবেনি, এটাকে একটা সুইসাইড বলা হয়, আর অকৃতজ্ঞতা দোষ লাগবে। বৈষ্ণব জগতে এক বিশাল ব্যাপার আছে, বৈষ্ণব জগতের এক টপ সিক্রেসি আছে, বৈষ্ণব জগতের এক টপ সিক্রেসি আছে, গুপ্ত কথা আছে। সেটা কি না, আমার আত্মকল্যাণে যিনি চেষ্টা করবেন আমি কোটি জন্মে তাকে বলতে পারবো না, কোটি কোটি জন্ম। শাস্ত্র বলছেন যার কাছ থেকে আমি এই অপ্রাকৃত রজ্জের একটা শব্দ শুনেছি, একটা, সারা পৃথিবীকে বিক্রি করেও তার ঋণ দেয়া যায় না, ওই একটা শব্দ আমি তার কাছ থেকে শুনেছি, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে, আমি তাকে পরিশোধ দেবো কীভাবে? বলছেন সমগ্র পৃথিবীকে বিক্রি করলেও শোধ হয় না, এরকম একটা অবস্থা। হনুমানজি মহারাজ পরীক্ষার জন্য মৈনাক পর্বতকে জিজ্ঞাসা করেছিলেন। আপনারা মনে করেন এটা তো একটা জড় পর্বতকে আবার কী জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আপনারা জড় দেখছেন, কিন্তু জড়ের মধ্যে যে চেতন আছে লুকিয়ে রয়েছে এটা আপনারা জানতে পারেন না। গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ আপনাদের কাছে পাথর সদৃশ্য, শালগ্রাম আপনাদের কাছে একটা পাথর ছাড়া কিছুই নয়, কিন্তু যে জানে সে জানে, গঙ্গাজিকে জল ছাড়া আর কি। কিন্তু এর মধ্যে প্রত্যেকটা বিষয় যে একটা আধ্যাত্মিক বিষয় আছে, গঙ্গাদেবী চলে আসবেন সন্মুখে দর্শন দিতে, কৃপা করতে, যমুনা দেবী, প্রত্যেকটা বিষয়ের একটা একটা আধ্যাত্মিক দিক আছে। হনুমানজি মহারাজ জিজ্ঞাসা করছেন পরীক্ষার জন্য, বৈষ্ণব ধর্ম কাকে বলা হয়, কাকে বলবো বৈষ্ণব ধর্ম? মৈনাক পর্বত খুব বুদ্ধির সঙ্গে উত্তর দিয়ে চিরকাল এই কথা লেখা থাকবে স্বর্ণাক্ষরে। বলছেন যে কৃতে প্রতিকৃতম এস ধর্ম সনাতনাহা, সনাতন ধর্ম কাকে বলা হয়, অর্থাৎ বৈষ্ণব ধর্ম। মৈনাক পর্বতকে জিজ্ঞাসা করলেন সনাতন ধর্ম কাকে বলে? আমরা তো সনাতন ধর্মের অনেক ব্যাখ্যা, আমরা সদাতনতি ইতি সনাতন, যেটা অনন্তকাল ধরে রয়েছে, যেকে কোনো প্রোডাকশন করেনি, কেউ তৈরি করেনি, যেটা নিত্যকাল রয়েছে আবহমান কাল ধরে, যেটা নিরন্তর প্রপাগেট হয়, বাড়তে থাকে, চলতে থাকে, সমস্ত সদাতনতি বিস্তারতি বিস্তার হতে থাকে, সেটাকে বলে সনাতন সদাযুক্ত। সেটা একমাত্র ভাগবত ধর্ম ছাড়া হয় না, কেন সবার ভেতরে আত্মা আছে, আমরা কোনো পলিটিক্স করতে বসিনি, নিরপেক্ষ সত্য কথা বলতে বসি, প্রত্যেক ব্যক্তির বিষয়ে আত্মা আছে, এটা উপেক্ষা করতে পারেন না, তা সেই ধর্ম তার আত্মার ধর্মটাকেই তো আমি বলবো। আমি কার ধর্মের কথা, আমি কোনো নতুন কোনো ধর্ম কেউ বানিয়ে নিল কালকে তার দলের হয়ে আমি কথা বলবো, সেই ধরনের তো বলতে পারবো না। কীতে প্রতিকৃতম এস ধর্ম সনাতন, হ্যাঁ, সনাতন ধর্মের মূল ভিত্তি হলো এই যে আমাকে বিন্দুমাত্র কিছু উপকার করে তার প্রতিকার করার জন্য সনাতন ধর্ম যাকে বলে সেটা ব্যস্ত হয়ে যায়, এটাই গুপ্ত সনাতন ধর্মের লক্ষ্য। অন্যান্য অন্যান্য সমস্ত সম্প্রদায়, অন্যান্য সমস্ত যে ধর্ম নামে চলছে, সেখানে শোধ প্রতিশোধ হিংসা বিদ্বেষ সব কিছুরই ন্যূনাধিক মোর অর লেস মিক্সড, সেখানে কোনো বিশুদ্ধতা নেই। কিন্তু পৃথিবীর কেউ নেই যে এসে আমার সামনে প্রমাণ করতে পারবে সনাতন ধর্মেতে কোনো ভেজাল আছে, যদি থেকে থাকে আপনারা দিয়েছেন পরে, সনাতন ধর্মের কোনো ভেজাল নেই। যারা সনাতন ধর্মের সাধু বলে দাবি করছে আমার মতো ঠগ জোচ্চোর তারা করতে পারে, কিন্তু বাস্তবিক সনাতন ধর্মের কোনো মধ্যে কোনো ভেজাল নেই। সনাতন ধর্মই ভাগবত ধর্ম, সনাতন ধর্মই নিত্য ধর্ম, সনাতন ধর্মই আত্মার ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। মৈনাক পর্ব বলেছেন যে আমরা উপকার, অর্থাৎ উপকার বলতে শরীরের খোসার উপকার নয়, প্রভুপাদ বারবার বলতেন, আমরা খালি এই খোলাটার উপকারের কথা বুঝি, আমাকে কে কত পেট ভরে গিলিয়ে পুড়িয়ে দিল সেটাকে আমরা বুঝি। উপকার বলতে আত্মার উপকার, মৈনাক পর্বত সেটা বলতে চেয়েছেন, সেটা হলো আত্মার উপকার, আমার আত্মার যে অধঃপতন হয়ে যাচ্ছে সেটাকে আমার ঊর্ধ্বগতি করে ভগবানের দিকে পরিচালিত করার ব্যবস্থা যিনি করে দেবেন সেটাকেই বাস্তবত পরোপকার বলা হয়। জগতে যে পরোপকারের ডেফিনেশনগুলো থাকে সেগুলো বাস্তবিক খুব সূক্ষ্ম বিচারে এগুলো আদৌ পরোপকার নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচারেতে আমরা এসব জানতে পেরেছি, সেখানে বড় আশ্চর্য ব্যাপার যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, যে আদর্শ, যে বিষয়, তার থেকে কোনো দিন অমন্দোদয় অমন্দের উদয় হয় না, ভূয়াদ অমন্দোদয়া ইত্যাদি শ্লোকে আলোচনা করব কোনো সময়। শ্রীমান মহাপ্রভু যে কথা বলেছেন সেটা যদি জীবনে একবার কেউ গ্রহণ করে তার থেকে জীবনে অনন্তকালের ইতিহাসে কোনো দিন অমঙ্গল ওখান থেকে বেরিয়ে আসতে পারে না। আমি এ সম্বন্ধে অনেক উদাহরণ দিয়েছিলাম যে জড়জগতে যে মঙ্গলের ডেফিনেশন আছে সেই সব মঙ্গলগুলোকে অ্যানালিসিস করলে আজ না হলো কাল, কাল না পরশু অমঙ্গল বেরিয়ে পড়ছে, সেগুলো আমাকে পথভ্রষ্ট করে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। যে বা যারা আমাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নেবে তারা আমার পিতামাতা নয়, তারা আমার আত্মীয় নয়, তা আমার কেউ নয়। এই কথা শাস্ত্রের বিচার বলছি। গুরুর ন সস্যাত সজ্জনো ন সস্যাত, পিতা ন সস্যাত সজ্জননী ন সস্যাত, দৈবন ন তস্যাত ইত্যাদি কথা, পতিম ন সস্যাত নম চেদ য সমপেত মৃত্যুম, আমার সমূহ মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার সমূহ মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আজ না হলো কালকে আমি চলে যাবো পৃথিবী থেকে, আমার কোনো কিছুই নিত্য নেই। এই অবস্থা আমি খেলা করছি, সময় নষ্ট করছি, আমার কত বড় সাহস! আমি এই অবস্থা আমি সমস্ত কিছু জেনে বুঝে আমি খেলা করছি। সমুপেত মৃত্যু, আমার এই সমূহ মৃত্যু আমাকে যে কাটিয়ে দিতে না পারবে, আমাকে যে নিত্য জগতের সন্ধান যে দিতে না পারবে, তাকে আমি গুরুরূপে কী করে মানব? জগতে যে উচ্ছৃঙ্খলতা চলছে সেটাকে আমি কোনোদিনই প্রভুপাদের বিচারে, ভক্তিমত ঠাকুরের বিচারে মানতে পারব না। এগুলোকে আমি মেনে নিয়ে বড় সাধু হতে পারবো না, তাতে আমার নাম নাই দিক, আমার জয় নাই দিক, আমার তাতে কিছু যায় আসে না, কোনো আশা নেই। আমি তার কাছে আমার মস্তককে বিক্রয় করব, যিনি আমাকে শতভাগের মধ্যে শতভাগ আমাকে সেই পরজগতের বিষয়কে দিতে পারবেন, তাছাড়া কাউকে আমি জীবনে গুরুর রূপে গ্রহণ করতে পারবো না, আমি ভেজাল দিতে পারবো না, আমার দরকার নেই। শতকরা শতভাগ আমাকে আমার নিত্য জগতের কল্যাণের বিষয় যিনি দেবেন তিনি আমার গুরু। এতটাই আমরা, এতটাই আমরা হয়ে গেছি যে স্বার্থপর, যে ভগবানকে অস্বীকার করি। আমি কালকেও বলেছিলাম একটা ঘটনা, খুব আশ্চর্য ঘটনা, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অবশ্য এটা আপনারাও জানেন যে একটা পশুকে কৃপা করলে, কুকুরকে, কুকুর তার একটা কৃতজ্ঞতা দেয়, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম। কৃতজ্ঞতাটাকে হারিয়ে ফেলা মানে মানুষত্ব, মনুষ্যত্বকে হারিয়ে ফেলা। আমরা এত ঘর নেমুখারাম হয়েছি যে ভগবানকে অস্বীকার করি, গুরু বৈষ্ণবকে অস্বীকার করি, সমাজের যা কিছু ভালো ভালো, যা কিছু আদর্শ সেগুলোকে সমস্ত অস্বীকার করি, করে নরকের দিকে ধাবিত হয়েছি। কিন্তু একটা পশু দেখা যায়, পশুও কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। একটা পশু সেও কৃতজ্ঞতা স্বীকার করে যদি তার উপকার হয়। একটা ঘটনা, সেটা বিদেশের ঘটনা, বড় আশ্চর্য, আপনারা শুনেছেন, আপনারা যারা পড়াশোনা করে বড় হয়েছেন সবাই জানেন, স্পেন, পর্তুগাল এসব, এইসব দেশে পূর্বে সেখানে কৃতদাস প্রথা প্রচলিত ছিল, আপনারা জানেন। কৃতদাস অর্থাৎ মানুষকে, নিচু জাতের মানুষকে কিনে নিয়ে আসতো, কুকুরের মতো তাকে বেঁধে রাখতো, খেতে দিলে দেবো, না দিলে দেবো না, দরকার হলে বেদরক পেটাবো, যা বলবো তাই করতে হবে, নৃশংস অত্যাচার ছিল। আমাদের আনটিল রিসেন্টলি, এই কিছুদিন আগে পর্যন্ত, আনটিল রিসেন্টলি আমাদের অ্যাপারথয়েড প্রথা ছিল, অর্থাৎ আফ্রিকাতে জাতিভেদ, কালো সাদার ভেদ ইত্যাদি ছিল, অনেক আন্দোলন হয়েছে, আপনারা হয়তো সেই সম্বন্ধে শুনেছেন। মহাত্মা গান্ধীও এক সময় ওখানে গেছিলেন, একটা আশ্রম খুলেছিলেন, সেখানে সাদা কালোর বৈষম্যের ব্যাপারে অনেক কিছু তিনি চেষ্টা করেছিলেন। ওর কথা আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু তিনি ভগবত ভক্তির লাইনের লোক নয়, তথাপি প্রসঙ্গক্রমে এলো। সেই জাতিভেদ প্রথা, অর্থাৎ ওদের ওখানে সেটা কালো সাদার মধ্যে অত্যন্ত ঘৃণ্য অবস্থা, সেখানে ওই কৃতদাস প্রথা ছিল। কৃতদাসকে কিনে আনা হতো, একটা বিরাট ধনী ব্যক্তি একটা কৃতদাসকে কিনে এনেছে, বহু স্বাস্থ্যবান একটা কৃতদাসকে কিনে এনেছে, এনে তাকে দিয়ে ইচ্ছা মতো কাজ করায়, অত্যাচার করে, মারে, খেতে দেয় না ভালো করে, ক্ষুধার্ত হয়ে সে কষ্ট পায়। কিন্তু সে যেহেতু কৃতদাস, কিছু করার থাকে না, পশু যেমন থাকে পশুর মতো থাকেন। একদিন তিনি অত্যাচার সহ্য কর, সেই কৃতদাস অত্যাচার সহ্য করতে না পেরে এমন কষ্ট, মরে যাওয়ার মতো অবস্থা, তখন কোনো মতে মালিকের হাত থেকে রেহাই পেয়ে পাগলের মতো দৌড়েছে। আর ভগবানও সেই সময় সহায় হয়েছেন, বেদারক একেবারে বজ্রপাত এবং শিলাবৃষ্টি বৃষ্টি এমন আলম্ব হয়েছে, এদিক থেকে এদিক দেখা যায় না, ও রুদ্রশ্বাস দৌড়াচ্ছে, এখানেও মৃত্যু ওখানেও মৃত্যু, মৃত্যু তো আছে, তাই এর থেকে বাঁচা ভালো জঙ্গলে চলে যায়। ওকে দিয়ে কাঠ কাটানো, কাঠ বয়ে নিয়ে আনা, বড় বড় গাছ, পশুকে যেরকম করা সেরকম করাতো, সেই রকম দুঃসহ যন্ত্রণাতে দৌড়াতে দৌড়াতে যখন জঙ্গলের মধ্যে কোনো আশ্রয় খুঁজছে, কোথায় থাকবে, রাত্রির হয়ে যাচ্ছে, সন্ধে গড়িয়ে গিয়ে রাত্রির, হঠাৎ সে কী করলো, একটা দেখে একটা বেশি উঁচু না একটা গুফা মতন দেখতে পেলো, সেই গুফাতে বলল এই গুফাতেই আজকে থাকা যাক রাত্রিটা, কী করব। সঙ্গে সঙ্গে সে কায়দা করে সেই গুফার মধ্যে প্রবিষ্ট হলো, গুফার মধ্যে প্রবিষ্ট হয়ে প্রাণ বাঁচলো, এরকম বজ্রপাত আদি প্রাণ সংশয়। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করলো ওখানে একটা আমিষ গন্ধ আসছে, পচা, যে মরা মানুষের মধ্যে মাংসের গন্ধ, কাঁচা গন্ধ আসছে, কী ব্যাপার। হঠাৎ বিদ্যুৎ চমকালো, ভেতরে দেখে একটা সিংহ, সর্বনাশ, তো মেরে ফেলবে। কিন্তু লক্ষ্য করলেন ভালো করে যে সিংহটা চোখ দিয়ে জল পড়ছে, আর তার রক্তাক্ত পা, এই পায়ে একটা সামনের পা রক্তাক্ত অবস্থায় সে রয়েছে। সে বুঝতে পারলো যদি আমাকে খাওয়ার হতো তাহলে এতক্ষণে খেয়ে নিত, আমি তো দেখতে পাইনি, তো নিশ্চয়ই খাবে না, তার হাতে এরকম রক্তাক্ত অবস্থা। সে চিন্তা করলো আমাকে তো এরকমভাবে মেরেই ফেলছিল মালিক, আর এও এরকম অবস্থা পশু, মানুষের তো কৃতজ্ঞতা নেই। তার জানা ছিল সে জঙ্গলের মানুষ, সে জঙ্গল থেকে ঔষধি আদি পাতা ঔষধি নিয়ে শিলা দিয়ে থেঁতো করে সে কী করলো, ওই সিংহটার কাছে গিয়ে তার ওখানে লাগিয়ে দিয়ে নিজের কাপড় ছিঁড়ে ওটাকে বেঁধে দিল। সিংহটা কিছু বলল না, আপনাদের বিশ্বাস হবে না এসব কথা। কিছুদিন আগে পর্যন্ত হয়েছে একটা হনুমান উপর থেকে ভক্তিবিনোদ ঠাকুরের যে আশ্রম আছে গাছে লাপাতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে তার কোমরে এত যন্ত্রণা সে নড়তে পারছে না। অভিভূষণ বলে একটা ছেলে ছিল, আমাকে খুব শ্রদ্ধা করে, বিভিন্ন অত্যাচারে সে বাড়ি চলে গেল। সে অভিভূষণ ও কিছু দূরে ছিল, অভিভূষণকে এরমভাবে ডাকছে, ও কাছে আসার সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরেছে, ধরে যেখানে লেগেছে সেটা দেখিয়ে দিচ্ছে, এখানে আমার লেগেছে, দেখিয়ে দিচ্ছে, বলতে পারে না, দেখিয়ে দিচ্ছে। অভিভূষণ তখন কী করলো, ঔষধ নিয়ে এসে ওকে সেরকমভাবে মালিশ করলো, ওকে একদিন রাখলো, তারপর সুস্থ হয়ে চলে গেল। হাতির ক্ষেত্রে হাতির পর্যন্ত কত কৃতজ্ঞতা আপনারা শুনবেন, হাতি আমাদের রসিকানন্দ প্রভু হাতিকে কৃপা করেছিলেন, সে হাতি যতদিন রামু বেঁচে ছিল ততদিন সে কৃপা সমস্ত বৈষ্ণব সেবা করেছে, যত বৈষ্ণব সেবা করেছে একটা মানুষের সাধ্য নেই তত সেবা করে, হাজার হাজার বৈষ্ণব প্রসাদ পাবে, কোথা থেকে সে চলে গেল, চাল ডাল তেল সব পিঠে করে ভিক্ষা নিয়ে নিয়ে সব চলে এলো, এসে করেছেন, কত জ্বালানি রান্না হবে সব জঙ্গল থেকে গিয়ে কাঠ এবং গাছ শুকনো কাঠ নিয়ে এসে পিঠে করে এনে দিয়েছেন রামু, তার কথা স্বর্ণাক্ষরে করে চিরকাল লেখা থাকবে, তার চরণে আমাদের কোটি কোটি দণ্ডবত। তিনি বৈষ্ণবরাজ, তাই যখন দেহ ছেড়েছিল তাকে সমস্ত বৈষ্ণব পসেশন করে নিয়ে গেছিল, এইসব কথা আপনাদের বিশ্বাস হয় না, একটার পর একটা ঘটনা আমি বলবো। আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়ি হঠাৎ একটা অদ্ভুত কথা শুনলাম, অযোধ্যাতে একটা হনুমান মারা গেছে, হাজার হাজার সাধু তাকে ভালো করে নিয়ে রাম নাম রাম নাম করতে করতে জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলতে বলতে তাকে নিয়ে যাচ্ছে সরজু নদীতে, কি ব্যাপার বলে অদ্ভুত কথা। সেই হনুমানজি যাকে নিয়ে যাচ্ছে সাধুরা তার চরণে দণ্ডবত করেন, কেন বলছেন, তিনি একটা গাছে থাকতেন, আপনি বলে কথা বলতে হয় তাকে, আমার তার মতো যোগ্যতা হয় নাই, একটা গাছেতে থাকতেন, সেখান থেকে নেবে এক পরম মহান্ত বৈষ্ণব পরমহংস, তার মুখে রোজ রামায়ণ শুনতেন, তিনি গাছ থেকে নেবে আসবেন, এসে ওইখানে ওর জায়গা ছিল ওখানে বসবেন, সেখানে বসে নিরন্তর রামায়ণ শ্রবণ করতেন, কোনোদিন নন স্টপ রামায়ণ শ্রবণ করতেন, তার অনেক অদ্ভুত ক্রিয়াকর্ম আছে, অযোধ্যাতে এটা প্রসিদ্ধ, সবাই জানেন। তাহলে বলুন, পশু হয়ে তাদের এরকম গুণ, আর আমি মানুষ হয়ে আমার কতখানি অকৃতজ্ঞতা। যে ঘটনাটা বলছিলাম, সেই সিংহকে এরকম লতা পাতা দিয়ে মুড়ে দিল, কিছুদিন পরে সে সিংহ সুস্থ হয়ে গেছে। সে তো আর ওখানে ছিল না, সে বেঁধে দিয়ে চলে গেছে অন্যত্র। ঘটনাক্রমে মালিক সেই জঙ্গল কেউ বলেছে এদিকে গেছে তোমার তোমার গোলাম, খুঁজতে খুঁজতে হাজার হাজার লোক লাগিয়ে দিয়ে যেখানে যা সেখান থেকে ওকে ধরে আন, আজকে ওকে মেরেই ফেলবো, এত পয়সা দিয়ে কিনে এসে পালিয়ে গেছে, ওকে খুন করবো আমি, নিয়ে আয় যেখানে পারিস। লোক লাগিয়ে দিয়েছে হাজার হাজার লোক তাকে, কম অপারেশন, আমাদের ইংরেজিতে বলে কম অপারেশন, চিরুনি যেমন এরকম আঁচড়ালে যেরকমভাবে হয় জঙ্গলটাকে, কম অপারেশন করেছে, করে তাকে ধরে নিয়ে এসছে, তো পালাতে পারেনি, এসে আঁচড়ে ফেলে দিয়েছে। আর তোর কি, তোর একদিন কি আমার একদিন। এবং সেখানে ঘোষণা করে দিয়েছে যে আজকে এক অদ্ভুত খেলা হবে, তোকে তুই পালিয়ে যাবি, তোকে দিয়ে আমি পয়সা তুলবো, আজকে দেখ। বলে সেখানে একটা গ্যালারি, ওখানে ওই সব কথা যারা পড়েছেন তারা জানেন, এখনও পর্যন্ত দেখুন নৃশংস জিনিস চলে, মুরগি লড়াই, মুরগি লড়াই দেখেছেন, একটা দুটো মুরগির পায়েতে খুর থাকে, খুর, ও দুজন লড়াই করে, পেট কেটে দেয়, একটা মুরগি ছটপট হয়ে মরে যায়, যে মুরগি যে মুরগির মালিক জিতে গেল সে পয়সা পাবে, এখনও চলে এইসব নৃশংস ব্যাপার। কোথায় আছি আমরা? সেখানে পর্তুগালে মানুষের সঙ্গে মানুষের লড়াই ছুরি দিয়ে, পশুর সঙ্গে মানুষের লড়াই, বুল লড়াই, বুল বুল বুল ফাইটিং, এসব অনায়াসে হতো, এখন আছে কি না আমি জানি না। সেখানে ঘোষণা করে দিল এই ব্যক্তির সঙ্গে সিংহের লড়াই হবে আজকে, যে দেখবে সে দেখবে, গ্যালারির মধ্যে সব ভিড়, হাজার হাজার লোক, যে ওই সিংহের সঙ্গে মানুষের লড়াই দেখবে। বলে বাবা, বলে কি আর, ঘটনাক্রমে সিংহ খাঁচায় আছে, মানুষটাকে ওরকম ফেলে রাখা আছে, তার হাতে যা যা থাকা আছে সে এখন তারপর মানুষকে ছেড়ে দেওয়া আছে ওই ওখানে, আর তার সঙ্গে ওই সিংহটাকে ছেড়ে দেওয়া হলো। গ্যালারি থেকে লোক হই হই করছে, তারও বল, প্রচণ্ড বল, বিরাট শক্তি। হঠাৎ সিংহটা বিদ্যুৎ বেগে ছুটে এলো, লাফিয়ে এসে সঙ্গে সঙ্গে ওর ঘাড়ে পড়তে যাবে, পড়তে গিয়ে এরম এক ঘ্রাণ পেল নাকে, ঘ্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে যে থাবা মারবে আর মারলো না, সঙ্গে সঙ্গে সরে গেল। লোকে বললো কী হলো, আজকে আমরা লড়াই দেখবো বলে এসেছি, সিংহের সঙ্গে মানুষের কী হলো, লড়াই হলো না কেন? বলে ওই সিংহটা সেই সিংহ ছিল যার পায়েতে ও ওষুধ দিয়ে বেঁধে দিয়েছিল, এত বড় কৃতজ্ঞতা ওই পশুর, সেই পশু হয়েও সে সিংহ হিংস্র তাকে আক্রমণ করলো না, মারল না তাকে, জগৎবাসীর কাছে একটা ইতিহাস হয়ে গেল। বলে আশ্চর্য কথা, যদি পশুর মধ্যে এত বড় একটা কৃতজ্ঞতা থাকে, কেন মানুষের মধ্যে কৃতজ্ঞতা থাকছে না? কেন মানুষ পশুর থেকেও নিচে নেমে যাচ্ছে? এটা আমাদের প্রশ্ন। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আমরা আলোচনা প্রসঙ্গে যেসব কথা এসছি, বড় আশ্চর্য কথা, সেখানে কংসের কৃতজ্ঞতার অভাব হয়ে গেছে, কংস অসুর, সে যে কোনোভাবে অত্যাচার করতে চাইছে, মেরে ফেলবে। ভগবান বলে কোনো বস্তু যেন না থাকে, কোনো কিছু না থাকে। আমরা সময়ে সময়ে কৃষ্ণলীলা প্রসঙ্গে এসব আলোচনা আমরা করব। দেখলাম আমরা আলোচনা প্রসঙ্গে বলরাজজি মহারাজ রোহিণীর গর্ভে রয়েছেন, এখনও আবির্ভাব হন নাই, পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভাব হবেন, তিনিও আবির্ভাব হবেন। সেখানে সবাই অপেক্ষায় রয়েছেন, যোগমায়া সেই গর্ভকে টেনে নিয়ে চলে গেছেন, কৃষ্ণ কাউন্টিং করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, যে গর্ভটা বিনাশ হয়েছে ওটা তো ধরার কথা নয়, ওটা কেন ধরবে, তাহলে ছয় নম্বর হচ্ছে, কিন্তু মানে সেটা সাত নম্বর ছিল, এখন কৃষ্ণের আট নম্বর, আট নম্বর ছেড়েই তোকে মারবে, ঠিকই আছে কথা, হিসাব মিলবে, কিন্তু ও বুঝতে পারছে না কিছু, যে কোনোভাবে এখন অত্যাচার করলো। তারপর লাস্টে যখন এইসব ঘটনা ঘটছে, তখন আমরা দেখব কি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে আবির্ভাবের প্রসঙ্গ। তার পূর্বেই আমরা দেখি বলরাজ মহারাজ ব্রজমণ্ডলে আবির্ভাব হয়ে গেছেন, সেখানে গোকুলেতে আবির্ভাব হয়ে গেছেন। আর এদিকে বড় আশ্চর্য ব্যাপার, কৃষ্ণের আবির্ভাবের জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। বলরাজ মহারাজ ১২ মাসেতে আবির্ভাব হয়েছিলেন, আর এখানে কৃষ্ণ ৮ মাস গর্ভে ছিলেন। তাহলে হিসাব করলে কি হয়, হিসাব করলে কি দাঁড়াচ্ছে, তাহলে গর্ভ কত মাসের ছিল সেটাকে ট্রান্সফার করা হয়েছে সেখান থেকে ৮ আর ৬, এই ৪ মাসের হতে পারে, ৪ আর ৮ ১২। হ্যাঁ, তাহলে এখানে এবার কৃষ্ণ ৮ মাসে সেখানে এখানে যশোদা মায়ের এখানে লীলা করছেন। গর্ভস্তুতি প্রসঙ্গে আমি সব কালকে আলোচনা করেছিলাম, ব্রহ্মা আদি সমস্ত বলছেন যে যে যে অন্যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানেনাস্তৈয়স্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধয়োহ আরুহ্য কৃচ্ছেন পরম পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মদ্রয়ো। যে অন্যে অরবিন্দ আক্ষ বিমুক্ত মানেনা, যারা মুক্ত বলে ওপরে চলে গিয়ে ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছি বলে একগাল হেসে দিলেন হাহা করে দাঁতটাকে বার করে, এ সম্বন্ধে আলোচনা করবো, সময় মতো আসবে, মায়াবাদের সিদ্ধান্ত আসবে ১১ স্কন্ধে। তাহলে এখানে দেখা গেল তাদের কোনো রকম কোনো নিস্তার নাই, ভগবানের চরণ কমলকে অনাদর করবার জন্য তাদের আবার এই পৃথিবীতে আসতে হবে, তাদের কোনো রেহাই নেই, বাস্তবিক তাদের মুক্তি হয় নাই। মুক্তি কথার বাস্তবিক ব্যাখ্যা আমাদের গৌড়ীয় সম্প্রদায় জানেন, গৌড়ীয়গণের যে সূক্ষ্ম বিচার এটা বাইরের জগতের লোক বুঝতে পারে না। তারা মুক্তি কথার বিভিন্ন রকম ব্যাখ্যা করে, অন্য অন্য সম্প্রদায় আমরা দেখেছি, কিন্তু গৌড়ীয়গণের বিশুদ্ধ বিচার হলো আমাদের বলছেন মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিত মুক্তি। মুক্তির হিত্তে অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত ইতি মুক্তি, মুক্তি মানে অন্য কিছু নয়, নিজের স্বরূপেতে অবস্থিত হয়ে যাওয়াটার নামই মুক্তি। জড় ক্লেশ মায়ার থেকে চিরকালের মতো মুক্তি কখন হয়, যখন কেউ কৃষ্ণচরণের অমৃত আস্বাদন করে তৃপ্ত হয়, ভগবত সেবাই আমার একমাত্র কর্তব্য বলে জানতে পেরে ভগবত সেবায় নিয়োজিত হয়, তখনই বাস্তব মুক্তি বলে কথাটা প্রযোজ্য হয়, অন্য সময় মুক্তি কথা চলে না। স্বরূপেণ ব্যবস্থিতিতে মুক্তি মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্ম হলো মালিকের সেবা করা কিন্তু কেউ করতে চাইছে না, দাসের কাজই হলো মালিকের সেবা করা কিন্তু মালিকের সেবা কেউ করছে না, তারা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ, তাদের কষ্ট পেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামী বলছেন অথ সর্বগুণ পেত কালহ পরম সৌবর্ণ জর্হি এবাব্য, জর্হি এবাজ্য বলছেন জর্হি এবাব্য জন জর্হি এবাব জন্মার্ঘ জন্মার্ঘম শান্তার্ঘ গ্রহতারকম বলছেন। অথ তারপর কি হলো, অর্থাৎ এত ঘটনার পর সর্বগুণ পেত কালহ পরম সৌবর্ণ, সেই পরম সুন্দর কাল যে কাল ভগবানকে দক্ষিণে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, এত সুন্দর মুহূর্ত আর কোনোদিন হয় না। আপনারা বিচার করে দেখবেন, যখনই রামচন্দ্রের আবির্ভাব, যখনই কৃষ্ণচন্দ্রের আবির্ভাব ইত্যাদি আবির্ভাবগুলো হয়, গৌরচন্দ্রের আবির্ভাব, ওই সময়কার যারা যারা জানেন তারা বিচার করে দেখবেন, সেই সময়তে গ্রহ তারা নক্ষত্র এমন একটা রূপ ধারণ করে, এত মঙ্গলজনক রূপ ধারণ করে, সেরকম ধরনের অবস্থা কোনোদিনই কোনোদিন ধারণ করে না। ভগবান যখন আবির্ভাব হবে সেই সময়তে তার যা রূপ ধারণ করে গ্রহ তারা, শুধু তাই নয়, ভগবানের আবির্ভাব ছেড়ে দিন, কোনো কোনো মহাপুরুষের আবির্ভাব, যে কোনো মহাপুরুষ তার জীবনী দেখবেন, তার গ্রহ তারা নক্ষত্রগুলো দেখবেন, কোন কীরকমভাবে গৌতারা নক্ষত্রকে উচ্চ অবস্থায় তারা আবির্ভাব হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্য এখানে বলছে, অথ সর্বগুণ পেতহ কালহ, সর্বগুণ সমন্বিত সেই পরম কাল, যে সময়কে, যে কাল ভগবানকে দক্ষিণা দেবে অর্থাৎ জন্মগ্রহণের জন্য কৃতকৃতার্থ হয়ে যায়, ভগবান আমার এই সময়তে আবির্ভাব হল। জর্হি এবার জন্ম জন্মার্ক্ষম শান্তার্ক্ষ গ্রহ তারকম, সমস্ত গ্রহ তারা নক্ষত্র একটা অপূর্ব একটা হারমোনিতে চলে এলো, একটা যেন একটা সমন্বয় সাধন হয়েছে, অপূর্ব একটা আনন্দ চারিদিক দিয়ে মনে হচ্ছে তো আনন্দের উৎস। কেন এরকম হচ্ছে? এমনি দিনও তো আমাদের থাকে, কেন গৌরচন্দ্র আবির্ভাবের পর আজ মনে হচ্ছে হৃদয় নাচছে? কেউ জানে না গৌরচন্দ্র আবির্ভাব হয়েছে, এটা সবাই জানে না। সবে গৌর আবির্ভাব হলেন আজকে সন্ধেবেলা গৌর পূর্ণিমার দিন, অথচ সব লোকের হৃদয় নাচছে, সবাই গঙ্গাতে দৌড়াচ্ছে আজকে চান করি চলো, কেন জানি না মনে হচ্ছে হৃদয় এত উল্লাস। উল্লাস তো হবেই, সর্বহৃদয়ে অবস্থিত সেই গৌরচন্দ্র আবির্ভাব হয়েছেন, পরাত্পর অখিলেশ্বর গৌরচন্দ্র, তো সেখানে তো আনন্দ হওয়ারই কথা, প্রভু তো এসছেন কৃপা করবার জন্য। এখানে আমরা দেখলাম কৃষ্ণচন্দ্র আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত দিশহ প্রসে দুর্গগণম নির্মল উরু গণোদয়ম মহি মঙ্গল ভূষ্ট পুরো গ্রাম বজা করা নদ্দহ প্রসন্ন সলীলা হ্রদা জল রুহ শ্রিয়হ আ দ্বিজালি কুল সন্ন্যাদ স্তব কাহা বনরাজয়হ ববৌ বায়ু ববৌ বায়ুহ সুখ স্পর্শ পুণ্য গন্ধ বহ শুচি আর অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধতঃ। কেন জানি না সবার হৃদয় আনন্দ, সুন্দর বায়ু বইছে, সমস্ত নদীগুলো যেন তালে তালে নাচছে, কে যেন একটা ছন্দে ছন্দে একটা তালে তালে একটা যেন সঙ্গীত পরিচালনা করছেন, আর তালে তালে সবাই যেন মনে হচ্ছে মিউজিক দিচ্ছেন, মনে হচ্ছে একটা বাজনা বাজছে, একটা গান, একটা ঐক্যতান, তার মধ্যে কেউ যেন একটা তাল মিলিয়ে মিলিয়ে সমস্ত প্রকৃতির সমস্ত বিষয় গাছপালা পাহাড় নদী জল সব যেন মনে হচ্ছে প্রভুকে উপহার দেওয়ার জন্য সব যে যার গাছ ফল ফুল নিজের ডালি ভর্তি করে ফল ফুলেতে বিনম্র হয়ে পড়েছেন প্রভু চরণে দেওয়ার জন্য। কিছুই কেউ বুঝতে পারছেন না, জড় চেতন এগুলো আমরা সমন্বয়ে বাদ করি, কিন্তু এখানে দেখি কে চরণ কে কে জড় কে চেতন কিছুই বোঝা যাচ্ছে না। কেন? বৃন্দাবন সেখানে কোনো জড় বস্তুই নাই, যেটাকে বৃন্দাবন বলে বলা হয় সেখানে জড়ও কোনো বিষয়ই নাই, সেখানে ধূলিকণাও আমার সঙ্গে কথা বলতে পারে, চিন্ময় এই সমস্ত ধারণাই কাউন নাই, এই সমস্ত ধারণাই কাউন নাই, সেখানে ভগবানের গয়নাগাটি চিন্ময় আমার সঙ্গে কথা বলতে পারে, ভগবানের গয়নাগাঠি ভগবানের যা কিছু আছে থালা গটি বাটি সিংহাসন সব আমার সঙ্গে কথা বলতে পারে, এই কথাটাই লোকে জানে না। ভগবান যে দুধ পান করছেন, দুধ পান করানো হবে, আমরা আলোচনা করব কৃষ্ণের লীলা তো খুব দ্রুত অগ্রসর হতে হবে, সেখানে দেখব দুধটা আগুনের মধ্যে আত্মহত্যা করছে, দুধ বলছে আমি থাকবো না, যে মা যশোদার এত দুধ খেয়ে নিচ্ছে কৃষ্ণ, পরে তো ক্ষুধা থাকবে না, তা আমাকে কেন এনেছে, আমার তো সেবায় লাগতে পারবো না, দুধগুলো আত্মহত্যা করবে আগুনে ঝাঁপ দিচ্ছে, সনাতন গোসাই সুন্দরভাবে বলেছেন। মা যশোদা ছুটে এসছেন, ও আত্মহত্যা করবে, আরে এ কী কথা, তিনি সঙ্গে সঙ্গে জলে ছিটে দিয়ে আমাদের যে মায়েরা করতেন সঙ্গে সঙ্গে আগুন থেকে নাবে, এদিকে কৃষ্ণ দুধ পান হলো না, স্তন দুধ পান, ওই জন্য রেগে গেলেন স্যার, অনেক কথা সব লীলা পরে শুনবেন। বড় অদ্ভুত প্রসঙ্গ, যে জগতে ধূলিকণা পর্যন্ত চেতন, কেন শালগ্রাম আমার সঙ্গে কথা বলে না, কেন এইসব বিগ্রহগুলো আমার সঙ্গে কথা বলছে না, কেন কি কারণ? গোবিন্দজি, সেই তো গোবিন্দজি রয়েছেন, সেই তো বলদেব, যেটা বজ্রনাভে প্রতিষ্ঠিত বলদেব, বলদেবজি বলদেবজি গোবিন্দজি, তারপরে হরিদেবজি, আর তারপরে মথুরার যে রয়েছে কেশবজি, কেশবদেব, এই চার দেবকে স্বয়ং, তারপর গোপেশ্বর অনেক কিছু আছে, সে বজ্রনাভ নারদজির ইচ্ছা এবং এই ষাণ্ডিল্যমুনির ইচ্ছা প্রতিষ্ঠা করেছে, অনেক কথা আছে সব, কে শোনে আর কোথায় বা সময়। তাহলে দেখা গেল আশ্চর্য বিষয়, চেতন জগতে সবই চেতন, এখানে অবাক হওয়ার কোনো কথা নেই। বায়ু থেকে আরম্ভ করে দিক নদী আদি সব কিছু, একটা পাহাড় পর্বত যেন একটা কীরকম একটা মঙ্গলজনক অবস্থা, চারিদিকে একটা আনন্দ। কেন বিদ্যাধর কিন্নর এরা সব কেউ কেউ গান করছে, নৃত্য করছে, আর সিদ্ধ চারণা স্তব করছে, তারা বিভিন্ন ধরনের মিউজিক করছে, বাজনা বাজাচ্ছে, দুন্দুবি আদি বাজাচ্ছে, আর উপর থেকে অনর্গল পুষ্পবৃষ্টি করছে। তাই পুষ্পবৃষ্টিগুলো নন্দনকানন থেকে তারা এনেছে, সেই পুষ্পগুলো নন্দনকানন থেকে এসছে, সেই রমণীগণ স্বর্গের রমণীগণ সেই নন্দনকাননে গিয়ে প্রচুর পুষ্প নিয়ে আসেন, যে পুষ্প এই জগতে দেখা যায় না। সেই সব পুষ্প উপর থেকে তারা বৃষ্টি করছেন, ভগবানের আবির্ভাব হবে, এইরকম একটা আনন্দময় অবস্থা। আর সেই সময় কি হলো বলছেন, যেমন পশ্চিম দিকে বলছেন আবির আসে যথা প্রাচ্যম দিশু ইন্দু রীব পুষ্কলাহা, যেমন পশ্চিম দিকে চন্দ্রমা উদিত হয়, পূর্ব দিকে সূর্য উদিত হয়, আর পশ্চিম দিকে চন্দ্র উদিত হয়। ঠিক কেন চন্দ্রের সঙ্গে তুলনা করলো, বলছে চন্দ্রের সঙ্গে এই জন্য তুলনা করলো যেহেতু চন্দ্রকে সম্মান দেবেন বলেছিলেন ভগবান। যখন শ্রীরামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন তখন সূর্য আহ্লাদে আটখানা কিছুতেই যাচ্ছে না, তখন চন্দ্রমা দুঃখ করেছে কী হলো ব্যাপারটা, কি এত সময় হয়ে যাচ্ছে, সূর্যের চলে যাওয়ার কথা, দিন গড়াবে আস্তে আস্তে এগোবে এগোচ্ছে না, শ্রীরাম রূপ দর্শন করছে। তখন ভগবান বলেছিলেন তোমাকেও আমি সম্মান দেবো, তোমাকেও আনন্দ দেবো আমি। এখন এই দুপুরবেলা বারোটায় রাম আবির্ভাব, শ্রীরাম আবির্ভাব হয়েছিলেন, এখনও কৃষ্ণচন্দ্র আবির্ভাব হলেন, আবির আসিত যথা প্রাচ্যাম দিশু ইন্দুরী পুষ্কলহ, ঠিক যেমন চন্দ্রমা উদিত হয় সেরকম নিশিতে তমদ্ভূতে যায় মানে জনার্দনে দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয়ো। আর ওপর থেকে সেখানে কী হচ্ছ, মুমুচুর মনয় দেবাহা সুমনাংসি মুদান্বিতা মন্দং মন্দম জলধারা জগর্জম জগর্জ জগর্জ, হ্যাঁ মানে বলছেন অপূর্বভাবে মেঘ সকল গর্জন করছে, মন্দ মন্দ জলধারা জগর্জর জগর্জ জগর্জুর রণুসাগরম, বলছেন এই সমস্ত জলধারা সেখান থেকে যেন পুষ্পবৃষ্টির মতো সব বল ফেলছে। আর সেই নিশীথে তমদ্ভূতে জয় মানে জনার্দনে, জনার্দনের আবির্ভাব হলো আজকে দেবক্যান দেবরূপিণ্যাম বিষ্ণু সর্ব গুহাশয়ম আবিরাসিদ যথা প্রাচ্যাম দিশু ইন্দুরীব পুষ্কলহ তমদ্ভূতম বালকম অম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ু গদর আয়ুধম বলছেন, শঙ্খ গদাই উদাউধম মানে আচ্ছা শঙ্খচক্র গদাপদ্ম সব নিয়ে শিবস্ব লাঞ্ছনম শিবস্ব লক্ষ্যাম গলসৌভি কৌস্তুভম পীতাম্বরম সান্দ্র পয়োদ সৌভগম আবির্ভাব বলেন। এবং কিরম আবির্ভাব বলেন, বলছেন চতুর্ভুজ ধারণ করে সেই কারাগারের ভিতরে ভগবান আবির্ভাব হলেন। বল শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় জয় দেবকী নন্দন কি, জয় ভগবানের আবির্ভাব হল। আজ জন্মাষ্টমী তিথি, জন্মাষ্টমী তিথি আজকে জন্মাষ্টমী তিথি হল, আজকে রাত্রির ১২টা বাজে। এখন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে আমি যখন পাঠ করছি কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণের এই মাত্র আবির্ভাব হলো, কাজে লীলা নিত্য মিথ্যে নয়, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে কৃষ্ণের আবির্ভাব হলো, আমি পাঠ করছি আমি মিথ্যে কথা বলি নাই, অর্থাৎ এখন কৃষ্ণের আবির্ভাব হলো, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণের আবির্ভাব। সেখানে কেমন আবির্ভাব হলো বলে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে জেলখানার মধ্যে আবির্ভাব হয়ে গেল, আর ভগবানের অপূর্ব রূপের বর্ণনা দেখা বলা রয়েছে, অপূর্ব ছোট শরীর দেখা অপূর্ব কচি তমদ্ভূতম বালকম অম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধ উদাউধম, এই শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে দেখছেন আবির্ভাব হলো। বসুধৈব দৈবকে দেখে অবাক, এ আবার কেমন বাচ্চা হলো, চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ধ নিয়ে, জগতের লোক তো কেউ বিশ্বাস করবে না তুমি আমার ছেলে। ভগবান বলছে আমি তোমার ছেলে, বল তোমাকে কে ছেলেবে, তুমি চার হাত, তাও চার হাত নিয়ে তুমি আবির্ভাব হয়েছো শঙ্খচক্র গদা, লোকে দেখেই তো ভয় পেয়েছি, বলে এটা তোমার ছেলে, বাজে কথা বলার জায়গা পাও না। ভগবানকে যখন অনুরোধ করলেন, ভগবান এ তো কেন, ভগবান দেখছেন যখনই চতুর্ভুজ আবির্ভাব হয়েছেন কেন, ভগবান সেটা বলছেন আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আবে তোমরা পূর্বেতে ভজন করেছিলে বিশাল পৃষ্ণিসুত বানা, ধরাধরণ হচ্ছে নন্দ এবং যশোদা পৃষ্ণিসুতবা, তীব্র ভজন করেছিলেন, এক পা উপর দিয়ে এক এক পায়ের উপর দাঁড়িয়ে, প্রভু কৃপা করবে কি করবে না, কাতরভাবে হাজার হাজার বৎসর ভগবান আবির্ভাব হয়েছিলেন। কী চাও তোমরা, বলছে তোমার মতো একটা ছেলে চাই, বলে আমার মতো ছেলে, আমার মতো ছেলে তো হয় না, আমার মতো একমাত্র আমি, আমার মতো ছেলে হয় না, আমার সঙ্গে কাউ তুলনাই হবে না, তাহলে এখন কি করা যায়। ভগবান বলে ঠিক আছে, আমার মতো ছেলে যখন যেত আমি আসবো, তাহলে ভগবান এই কৃষ্ণসুতবা এই এরা এখন এই এখন আমরা দেখছি দেবকী বসুদেব দৈবকী, এরা চারটিখানি কথা না, যার জন্য বসুদেব যে আবির্ভাবের সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবতারা দুন্দুবি বাজিয়েছিল নৃত্য করে, স্বর্গে স্বর্গের দেবতারা নৃত্য করেছিল গন্ধর্ব কিন্নর, বসুদেবজির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমরা এই কথা আলোচনা করেছিলাম, আনন্দের জুয়া চারিদিকে বসুদেবজি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্গে নৃত্য হয়েছিল, এই সাধারণ কেউ নয়। এখন যেহেতু ভগবানকে ভগবান আবির্ভাব হয়েছে আমার গর্বে, কী করে লোকে বিশ্বাস করবে, প্রভু একে বিশ্বাস করবে কেউ, বলে না আমি তোমাদের খালি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই রূপে এলাম, তোমরা মনে করতে পারছ কি তোমাদের ছেলেই হলাম আমি, বলে ছেলে কী করে তোমাকে কোলে নিয়ে দুধ ফুধ পান করাবে তবে তো হবে। এখন বসুদেব দেবীকে চতুর্ভুজ দেখেই সঙ্গে সঙ্গে বাচ্চা বলে তো আদর করবে দূরের কথা, চতুর্ভুজ দেখে হাত জোর করে আরে বাবারে স্তুতি করতে আরম্ভ করল। ভগবান বলছে আমি তোমাদের বাচ্চা, বলে বাচ্চা কি বাচ্চা, স্তুতি করতে আরম্ভ করলো, তখন বাচ্চাকে তো মা কোলে নেবে আদর করবে, এটা অসহায় আমার বাচ্চাটা কোথায় যাবে কোলে নি, তা তো নয়। তখন ভগবান দেবের তো বাৎসল্য রসের ব্যাঘাত হচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন ওদের সম্মুখ থেকে অন্তর্ধান করলেন, সঙ্গে সঙ্গে কোলের মতো একটা শিশু, সুন্দর শিশু, ফুটফুটে শিশু, অপূর্ব মরকত বনে একেবারে এত সুন্দর, তার রূপ দেখে এইবার দেবকী মায়ের স্তন দিয়ে দুধ খরণ করতে আরম্ভ করলাম। দেবকী মায়ের এতক্ষণে এই বাচ্চাটাকে কোলে দেখেই আর ভুলে গেলেন পূর্বের কথা, এই আমার বাচ্চা, এবার থেকে আদর করতে আরম্ভ করলেন, কোলে স্তন পান করাতে আরম্ভ করলেন, এইবার সঙ্গে সঙ্গে কী করলো, দৈববাণী হয়েছিল সেসব কথা বসুদেবজি জানেন। ভগবানের ইচ্ছায় কী হলো, জেলখানার দরজা খুলে গেল, প্রহরীগুলো সব ঘুমিয়ে পড়ল, প্রহরীগুলো রয়েছে সব ঘুমিয়ে পড়ল, ভগবানের যোগমায়ের এমনই প্রভাব সমস্ত শুয়ে পড়ল, বেগরে নাক ডাকছে ঘুমোচ্ছে ওখানে, সব ঘুমিয়ে পড়ল। এইদিকে তালা খুলে গেল, যেখানে এখানে লকিং ছিল সেটাও খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, এবার সঙ্গে সঙ্গে এবার কোলে নিয়ে অতি কষ্ট হচ্ছে, বাচ্চাটা জন্মালো, বাচ্চাটাকে কেউ দিয়ে দিতে কোনো মা পারে, কোনো মা পারে কি, পাগল হয়ে যায়। অনেক গ্রামে গঞ্জে এরকম হয়, ঢাকাতে একবার হয়েছিল, আমার পূর্বে শুনেছিলাম জ্যেষ্ঠ ব্যক্তি, একটা বাচ্চাকে রোদের মধ্যে, সবে কচি বাচ্চা, তাকে রোদের মধ্যে দিয়েছে, রোদে রোদ খাওয়াচ্ছে শীতকালে, হঠাৎ একটা হনুমান এসে বাচ্চাটাকে উপরে নিয়ে চলে গেছে, ওর আর কি কান্না বাচ্চাটাকে দে, কেন হনুমানের বাচ্চা ধরে রাখতে পারে মাকে, ওই বাচ্চাটা ধরতে পারে না, কি কাণ্ড, বাচ্চাটাকে নিয়ে চলে গেছে আদর করছে ওপরে গিয়ে, ওই বাচ্চাটাকে ও আদর করছে বসে হনুমান, এরকম অবস্থা। সেখানে এই কথা হলো যে বাৎসল্য, এত বাৎসল্য রস, সে বাৎসল্য রসের আস্বাদন যারা করতে পেরেছেন ভজন করতে করতে কৃষ্ণের সঙ্গে, জড়জগতে নিজের ছেলেটাকে সবাই ভালোবাসতে পারে, এটা কোনো বাহাদুরি হলো নাকি, নিজে আমার ছেলেকে আমি ভালোবাসি, পরের ছেলেটা যা খুশি হোক আমার ছেলেটাকে আমি ভালো, এটাকে তো মাতৃত্ব বলে না, সার্বজনীন মাতৃত্বের উদ্বোধন হলে তবেই সেই মাকে আমরা পুজো করব পায়ে ধরে। সর্বজনীন মাতৃত্ব তো উদ্বোধন হয় না, এরা আমার ছেলে, আমার এটা নেই, হয়তো কী আছে এর লোকাল আইডিয়া, লোকাল কনসেপশন। হ্যাঁ, এইসব তথাপি আমরা স্বাধীনতা সংগ্রামে দেখতে পাই, প্রীতিলতা ওয়ারদেদার আদি অনেক সময় আছে, তারপর ভাগ আমরা শাস্ত্র আছে এরকম, নিজের ছেলেকে বলে যা তুই কা পুরুষের মধ্যে চলে এলি যুদ্ধ থেকে, বলে তুমি কিরকম মা যুদ্ধক্ষেত্রে সব আমাকে মেরে ফেলবে, বলছে আমি পারবো না, তুই ওখানে মর গিয়ে তবে আমি মা, যা শিগগিরি যা, ছেলেকে পাঠিয়ে দিল, তুই ওখানে প্রাণ দে তবে আমার মাতৃত্ব সার্থক হবে। আছে কেউ এরকম মা পৃথিবীতে? দেখাক তো দেখি, অত সোজা নয়, বলতে ভালো লাগে, নিজের ছেলেকে পাঠিয়ে দেন যা যুদ্ধ করে প্রাণ ছাড়বি, তাহলে আমি মা। একটা স্বাধীনতা সংঘের মাকে এরকম বলবে, আপনার ছেলেকে তো এরকম এরকম প্রাণে একদম যুদ্ধ এরকম ইংরেজরা মেরে ফেললো এরকম, বলে আমার মাতৃত্ব সার্থক হলো আজকে, ভালো হয়েছে। আর সাধারণ আমাদের মাগুলো কেবল খালি ছেলে যদি ভগবানের ভজন করতে যায় কেঁদে আকাকা, আমার ছেলে চলে গেল, বাপ মরে গেল, মা অবস্থা গেল, আরে মহারাজ তোমার কি হলো? যখন আমার বন্ধু চলে গেল বিদেশে পড়াশোনা করতে, তখন তো হচ্ছে তার মাটা কাঁদেনি, বলে আমার ছেলেটা ঝোলে ঝালে আছে বিদেশে আমেরিকাতে, আহ কেমন মা তুমি, সে বিদেশে রইল তোমাকে ছেড়ে দিয়ে, তখন কাঁদছে না, তখন আমার ছেলেটা ভালো আছে ঝোলে ঝালে, আর আমি যখন ছেড়ে চলে গেলাম তাই কি তোমার মরে যাবে কাঁদতে কাঁদতে, কেমন মা। অত ভগবত ভজন করতে গিয়ে ভালোই হয়েছে, চোদ্দ পুরুষ উদ্ধার হবে, কীরকম সব মা, হ্যাঁ বলো দেখি। তাহলে এখানে দেখা গেল সব মায়ার কান্না, সেই জন্য আমরা দেখলাম এখানে বাৎসল্য রসের একবারে চরম অবস্থা চলে এলো। যশোদা মা কোলে এসে কোলে নিয়ে তাকে চুম্বন করতে লাগলো, আদর করতে লাগলো, স্তনপান করাতে লাগলো, কিন্তু আদেশ আছে, নিয়ে যেতেই হবে তাকে, গোকুলে নিয়ে যাবে বাচ্চাটাকে। আরে মহারাজ, এই বাচ্চাটাকে দেখলামও না ভালো করে, সবে হলো এত আদরের বাচ্চা, এই কি কেউ ছাড়তে পারে, কিন্তু আদেশ, নিয়ে যেতেই হবে। সঙ্গে সঙ্গে বসুদেবজি কী করলেন, তৈরি হলেন, সে বাচ্চাকে কোলে নিয়ে চললেন, কোথায়, যমুনা পার হয়ে সেই গোকুলে, গোকুলের কথা স্মৃতিতে আসে, কত আনন্দময় সেই গোকুলের, আনন্দগুড়ি বলে এক গ্রামেতে আমি থাকতাম, সেই জঙ্গলে অপূর্ব আনন্দ লাগতো, সেসব কথা মনে পড়লে খুব শিওর। কুটিয়ার সামনে ময়ূর নাচত, শুদ্ধ জায়গা, ব্রাহ্মণের বাড়ি থেকে মাদুকুর করে আনতা, সারা দিন ভগবানকে হরিকথা শোনা, কোথায় গেল সেদিন সে সূর্যগুণ্ডে একা খালি ভগবানকে শোভন করা, ভগবান শুনছেন আর আমি অনর্গল, সেই সব দিন মনে পড়লে বড় আনন্দ লাগে, কই সেদিন আর ফিরে আসবে কবে। অবশ্য এখনও দুঃখ নেই, আপনারা আছেন, হরিকথা আলোচনার একটা সুযোগ, ভগবানের ইচ্ছা, গুরুবর্গের আদেশ। এখন এই বালককে নিয়ে যমুনা পার হয়ে যাচ্ছেন, কিন্তু যমুনার এরকম বীভৎস অবস্থা দেখে, ভয়ঙ্কর ঢেউ এই দেখে বসুদেবজি বলছে বাচ্চা তো মরে যাবে, বাচ্চা তো আমার বাচ্চা, তা তো ভগবান এই বুদ্ধি আর নাই, ভুলিয়ে দিয়েছেন ভগবান, চতুর্ভুজ রূপে দেখেছিল, এখনও মনে নেই, এখন আমার বাচ্চা, এখন কি করে যাব পার হয়ে, কচি বাচ্চা সবে, আর বৃষ্টি জল যদি লাগে বাচ্চা সর্দি গরমি হয়ে যায় মরে যাবে, সে কী অবস্থা। যমুনা তীরে ধরে বসুদেবজি ভাবছেন, এই সময় হঠাৎ দেখেন একটা শিগাল যমুনাটাকে পার হয়ে চলে যাচ্ছে, হরি শিগালটা এইটুকু একটা শিগাল যমুনা পার, তার মানে নিশ্চয়ই জল নেই বেশি, আমি বোধ হয় ভুল ভেবেছিলাম যমুনায় ডুবে যাব, শিগালটা পার হয়ে দেখিয়ে দিল যে জল নেই, ভগবানের লীলা, যমুনা কিন্তু গভীর, ভগবানের ইচ্ছা এরকম, শিয়ালটা পার হয়ে গেল, বল শিয়ালটা যদি পার হতে পারে আমি একটা আমি কেন পার হব না। বসুদেবজি রওনা হলেন পার হওয়ার জন্য, আর পেছনেতে অনন্তদেব, শেষনাগ অনন্তদেব এখানে পিছিয়ে ছাতা হলেন, ছাতা বুঝেন, ছাতা ছাতা ফনার দ্বারা, সহস্র ফনার দ্বারা আমার প্রভুর গায়ে যেন কোনো বৃষ্টির জল না পড়ে। বসুদেবজি দেখতে পাচ্ছে না, বসুদেবজি চলছে সে বুঝতে পারছে না, পেছনে ফনা বিস্তার করে অনন্তদেব চলছে, যমুনা পার হয়ে ওখানে গোকুল মহামনে সেখানে গিয়ে সেখানে নন্দরাজের বাড়ি, সেই নন্দরাজের বাড়িতে বাড়ির পাশে ওখানে সন্তানাদি হলে, আগেকার দিনে এসব নিয়ম ছিল, এখন এসব নেই, এই আগেকার দিনের ওটা প্রসূতি ঘর থাকতো, রাজাদেরও থাকতো, রাজাদের আমরাও দেখেছি প্রসূতি ঘর, কোনো মায়ের যদি সন্তান হতো তা আলাদা ঘরে থাকতো মেশাম। এখন তো কেউ নিয়মই মানে না, এই কাপড়ের ওপর দিয়ে অসুচি অবস্থায় হেঁটে যাবে, এই কাপড়গুলো পাতা রয়েছে এর ওপর দিয়ে হেঁটে যাবে, ওর বুদ্ধি নেই, এ কবরে অন্য লোক বসবে, সেটা আবার ওখানে ফুল ফুল দেবে, ব্যাস কাকে বোঝাবো, ওটাকে মারিয়ে যাবে, ওটাকে সরিয়ে দিতে বলো, হরি কথা শোনায় আপত্তি নেই, হরি কথা যে কোনো সময় শোনা যায়, তাতে সূচি অসুচি নাই একশো বার, কিন্তু তার জন্য চিন্তা করতে হবে অপরের পবিত্রতা যেন নষ্ট না হয়। এভাবে তো কাপড়গুলো কেউ ধোবে না, এগুলো এখন মেশামেশি হয়ে যায়, কেন লোকের কনসিয়াসনেসের ডিগ্রি বাড়ছে না, মাথায় আছে কিছু কিছু নেই। যাই হোক, পশা প্রসঙ্গে বললাম, এগুলো অনেক কাজে লাগবে যদি কেউ ভজন করে, আর ভজন না করলে আর কী কাজে লাগবে। যাই হোক, এখানে দেখা গেল যে ফনা বিস্তার করে যাচ্ছে, ওখানে যোগমায়ার একটা ঘর আছে যেখানে আমরা যাই নন্দবাবা ভবন থেকে একটু পাশে ওপরে অনেক ওপরে, সেখানে প্রসূতি ঘরেতে যশ আমাদের যশোদামা এদিকে রয়েছেন, যশোদামা তারও সন্তান হয়েছে, যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু যশোদামা জানেন না, অজ্ঞান হয়ে রয়েছেন, সন্তান দুই প্রসব হয়েছে, তিনি তার কোনো খেয়ালই নেই। এখানে বসুদেবজি এসছেন, সেই সূতিকা গৃহেতে প্রবেশ করেছেন, করে এই কৃষ্ণকে, এই বসুদেব কৃষ্ণকে নিজের ছেলেকে এখান এরকমভাবে বিছনায় রাখলেন, রেখে ওখানে একটা কন্যাকে দেখতে পেলেন, কেন আদেশ ছিল ওখানে একটা ছেলেকে দিয়ে কন্যাকে নিয়ে আসবে, কন্যাটাকে ওখান থেকে কি করলেন তুলে নিয়ে চলে এলেন, কন্যাটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে এলেন। বসুদেবী মহারাজ দেখতে পেলেন না যে যশোদামায়ের আরেকটা পুত্র ছিল, সেটা দেখতে পেলেন না, যোগমায় এমন করেছেন খালি কন্যাটাকে দেখতে পেলেন, কন্যাটাকে তুলে নিয়ে চলে এলেন, আর ওই ছেলেটাকে রাখার সঙ্গে সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছেন যশোদামায়ের, ওনার নাম, ওনার নাম হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ, আর এটা বসুদেব কৃষ্ণ, সঙ্গে সঙ্গে দুটো কৃষ্ণ মিলে গেল, কিন্তু কেউ দেখতে পেল না। এই গোপন সিদ্ধান্ত বলেছেন অপূর্ব কথা জীবগোস্বাই পাদ, এটা জগতের লোক জানে না, জগতের লোক ভাবে একমাত্র ওই কারাগারে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ, কিন্তু ওই কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, ইনি হচ্ছে বসুদেব কৃষ্ণ, তিনি ঐশ্বর্য প্রকট করেছেন, চার হাত চার পা, এই চার হাত চার পা নয় চার হাত দেখিয়েছিলেন শঙ্খচক্র গদাবদ্ধ নিয়ে, কিন্তু ইনি ইনি কোনো অস্ত্রশস্ত্র কোনো দিন ধরেন না, এই যে কৃষ্ণ আবির্ভাব খালি বাঁশি ধরেন আর কিছু না, আর বাঁশিটাও কে দিয়েছে সব অনেক গোপন রহস্য। তো এই হলো বিষয়, নন্দনন্দন কৃষ্ণ আবির্ভাব একই সময়ে, যশোদা মায়ের আবির্ভাব হয়েছেন কৃষ্ণ ওখানে, একই সঙ্গে কৃষ্ণের আবির্ভাব সময়টা কিন্তু এক, ওখানে যেমন কারাগারে এখানে এখানে, কিন্তু কেউ জানতে পারেননি, কৃষ্ণের সময় আবির্ভাব দুটো নয় একটাই, এখানে নন্দনন্দন কৃষ্ণ আবির্ভাব ওখানে হয়েছে, একই কৃষ্ণ, কৃষ্ণ তো একই কিন্তু মিলে গেল। এই কন্যাটাকে নিয়ে এলেন এখানে, নিয়ে এসে কারাগারের মধ্যে যথাযথ প্রবেশ করলেন, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, সেই কারাগারের মধ্যে নিয়ে আসার পর সেই কন্যাটাকে এবার কারাগারে সব অ্যাজ ইট ইজ হয়ে গেল, প্রহরী জেগে গেল, আর তার আগে কারাগারের লকিং হয়ে গেল, তার নিজের হাত যেমন ছিল তেমন, আর বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদছে, সেই কান্নার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে কী করলো প্রহরীরা কংসকে খবর দিল, এক সন্তান জন্মেছে শিগগিরই আসুন, রাজা একেবারে চুল ফুল এলো খেলো করে দৌড়াতে দৌড়াচ্ছে, কোথায় কোথায় কোথায় দৌড়াতে দৌড়ে এসছেন। এই তখন দেবকী কাঁদছেন, এটা তো কন্যা ভাই, এটা তো কন্যা, একে ছেড়ে দাও, কোনো কথা শুনবো না, দেবতাদের চালাকি আমি জানি না, কখন কি মেরে ফেলবে আমাকে, কোনো ঠিক নেই, দে কেড়ে নিল হাত থেকে, কেড়ে নিয়ে ওখানে আছড়ে ওখানে মেরে, তিনি কিন্তু ওপরে উঠে গেছেন, গিয়ে অষ্টভুজ ধারণ করেছেন, যেন আপনাদের মধ্যে কনফিউশন না হয়। আমাকে এ ধরনের প্রশ্ন বিদ্বৎ সমাজে অনেক বড় বড় বিদ্বান ভাগবতের বিদ্বানে তার প্রশ্ন করেছিলেন অনেকে অনেক সময়, মহারাজ এই যে কন্যাটা, কন্যাটা একটা কন্যা আমরা পাই সুভদ্রা, সুভদ্রা কখন আবির্ভাব হলো, এটা তো কোনো পাচ্ছি না কোনো জায়গায়, কোথায়? আমি বললাম আপনাদের ভাগবতের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে আমরা তো খেয়াল করিনি, ভাগবতের মধ্যেই রয়েছে। এইভাবে পরপর এতগুলো ছেলে একটা কন্যার জন্ম হয়েছিল পরবর্তী সময়, এই যে মেয়েটাকে মেললো মারলো এটা নয়, এটা অন্য সময় হয়েছিল, মথুরায় থাকাকালীন অবস্থায় হয়েছে। এইসব কথা বড় আশ্চর্যগতা এখানে আছে, আমি সেগুলো অনেককে দেখিয়েছি। এখানে দেখুন পরপর এবার কি হলো, তারপরে কংস যখন এরম করলো তখন আরও ভীত হয়ে পড়ল। এই কন্যা অষ্টভুজ ধারণ করলো, ওই হচ্ছেন বৈষ্ণবী দেবী, ওপরে গিয়ে একবার অষ্টভুজ ধারণ হা হা করে হাসছেন, মা হাসছেন, এসে বলছে বেটা আমাকে মেরে কি করবি, তোর তো হয়ে গেছে, তোর ব্যবস্থা হয়ে রয়েছে। আরও চিন্তিত হয়ে গেল, আমার ব্যবস্থা হয়েছে, আমি জানি না, আমি একটা রাজা, এত প্রিকশনারি মেজার আমি নিলাম, এত ব্যবস্থা নিলাম, কত তার মধ্যে কিছু হলো না, কোথা থেকে স্লিপ করে গেল, কি কোথায় আবির্ভাব হয়েছে, আমাকে মারবে, আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখছি ব্যাপারটা বলে এবার কি করলেন বলছেন, বড় আশ্চর্য কথা এইসব। যখন এইভাবে ঘটনাগুলো চলছে তখন কি হলো, এদিকে গোকুলেতে বড় আনন্দের জোয়ার ভেসে গেল। কেন মানে গোকুলেতে নন্দনন্দন কৃষ্ণ আবির্ভাব হয়েছেন। ব্রজের লোকেরা ভেবে নিয়েছিল যশোদা মায়ের এত বয়স হয়ে গেছে আর বোধহয় কিছু হবে না, অনেক বয়স হয়ে গেছে, আর নন্দবাবাও বয়স হয়ে গেছে, কিন্তু এদের এত ভালো, এরা এদের সন্তানাদি হলে ভালো। হঠাৎ খবর পেলেন নন্দের ঘরেতে একটা ছেলে জন্মেছেন, সারা ব্রজমণ্ডলে একেবারে আনন্দের জোয়ার। এখনও পর্যন্ত জন্মাষ্টমীতে গেলে দেখা যায় কত আনন্দে নৃত্য করছে, সব দুধ দই ছড়াছড়ি করছে, এ মাখনের ডালা এর মুখে মারছে, ফটাস মাখনের ডালা মুখে, এরকম আনন্দে সব দুধ দই এই দিয়ে। আমরা যেমন দোল খেলি নোংরা পচা ড্রেনের জল দিয়ে, ওরা দুধ দই দিয়ে খেলে, দুধ দই এসব দিয়ে হোলি খেলছে, আর আনন্দে চিৎকার করছে, নন্দ কে নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, নন্দ কে নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, নন্দ কে নন্দ ভাইও জয় কানাইয়া লাল কি, এইভাবে সব চিৎকার করছে আনন্দে। নন্দের ছেলে হয়েছে, চলো চলো দেখতে যাই সবাই চলো, সব ভিড়, মোটা চলতে পারে না সেও দৌড়াচ্ছে নন্দের বাড়িতে দেখতে যায়। আর রাস্তাঘাট সমস্ত কাদায় কাদা হয়ে গেছে, কেন সব দুধ আর দই ছড়াছড়ি করছে, কেউ পড়ে যাচ্ছে ওই কাদা অবস্থায় যাচ্ছে, আর নন্দ মহারাজ একবার আনন্দে আটখানা। এমনিতে নন্দ মহারাজ তো এমনিতেই উদার, নন্দ মহারাজের মধ্যে উদার কেউ নাই, নন্দ মহারাজ উদার, সবাইকে যা পাচ্ছেন, যে ব্রাহ্মণ বৈষ্ণব আসছে যা খুশি সব নিয়ে যাও, নিয়ে যাও হার সোনা থেকে দানা থেকে হীরে মণি মাণিক্য রাজা সে কাপড় চোপড় যা চাই সব নিয়ে যাও, নিয়ে যাও নিয়ে যাও। আর লক্ষ লক্ষ গৌদান করছেন সোনাতে ভূষণ করে, অপূর্ব সেই গৌমাতাকে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করছেন, অপূর্ব সে আনন্দের মুহূর্ত। সেই সব বর্ণনা সময়ের অভাবে আমি করতে পারলাম না, জীবগোস্বামী বা সুন্দর বর্ণনা যে এইসব বিষয়ে সনাতন পাল, অপূর্ব অপূর্ব ঘটনা, কিন্তু সময়ের অভাবে বিস্তৃতভাবে এইসব কথা আলোচনা করতে পারছি না আমি, যার জন্য কি করব ক্ষমা চাই। এইভাবে দেখা গেল আনন্দে আটখানা, নন্দ যশোদা চ জাতম পরম অবুদ্ধতে ন, বলছেন এখানে যশোদা নন্দপত্নী জানতে পারেনি যখন আবির্ভাব হয়েছিল, পরবর্তীকালে সকালে তো জ্ঞান ফিরল, জ্ঞান ফিরে সব জানতে পারলেন, তারপরেতে রাজ্যেতে হই হই পড়ে গেল ব্রজের মধ্যে, আহাহাহা নন্দের ছেলেকে একবার দেখে আয় তাহলে বুঝতে পারবি ছেলে কাকে বলে, দেখে আয় একবার, একেবারে কি গায়ের রং, আহা আর কি রূপ, বিম্বাধর যখন আমাদের গৌর হই আবির্ভাব হয়েছিল তখন সে লোকে পাগল হয়ে গেছে, এরকম রূপ কি হয় নাকি, সৃষ্টি ছাড়া, সৃষ্টি ছাড়া রূপ, এও কি রূপ হয় নাকি। তখন আমাদের অদ্বৈত গোসাই মহাবিষ্ণুর অবতার তিনি পাঠিয়ে দিয়েছেন গিন্নিকে, কে সীতা ঠাকুরানীকে শান্তিপুরে শিগগিরি যাওয়া পালকি করে বিভিন্ন রকম গয়না গাঁটি সব কাপড় চোপড় প্রচুর নিয়ে এসে এবার কোথায় উঠেছেন, ওই জগন্নাথ মিশ্রের বাড়িতে। ছেলে দেখে একেবারে কাঁদবেন কি হাসবেন, হও করে জল পড়ছে আনন্দের কান্না, আর জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, বাবা বাবা বাবা এই ছেলে, হ্যাঁ বর্ণমাত্র দেখি বিপরীতে তো কৃষ্ণ, চোখে দেখে বলতে কৃষ্ণ সাক্ষাৎ, এই যা রূপ এই যা, খালি রংটা বিপরীত, রংটা কাঁচা সোনা আর ও বেটা কালো, কৃষ্ণ কালো আর এ হচ্ছে কাঁচা সোনা, যদি বর্ণমাত্র দেখি বিপরীত শব্দ একই, অজস্র সেই গয়না গাঁঠি দিয়ে আদর করিয়া হাজার হাজার লোক সব আসছে, গন্ধর্ব কিন্নর দেবতাগণ ঋষি মুনি বিভিন্ন ছদ্মবেশে আমাদের শচীনন্দন গৌরহরিকে দর্শনের জন্য আসছেন। এসব কথা চৈতন্য ভাগবতে বিস্তৃতরূপে আছে। শচীমাতা বলছেন জগন্নাথ কোথায় হই হই হচ্ছে বলো তো দেখি, জগন্নাথ ঘরে কোথায় লোক কই, তুমি হই হই শুনছ? বলে হ্যাঁ, আমি বাচ্চাকে নিয়ে বসে রয়েছি, কোথায় দিকে অনেক লোক কোলাহল করছে, হই হই জয় শচীনন্দন এইসব বলছি। বল তোমার মাথা খারাপ হয়েছে? না, আমি দেখতে পাচ্ছি তাদের রূপ, তারা আসছে এসে একে স্তুতি করছে বাচ্চাটাকে। বলো কি ভূতপ্রেত নয় তো? বলো না না, ভূতপ্রেত কী করে আসবে, আর যদি ভূতপ্রেত হয় ছেড়ে দেবো খন, ঠিক আছে ভালো কথা। এদিকে দেবতারা আসছে দেখতে, গন্ধর্ব কিন্নর, আমাদের নন্দনন্দন কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছেন দেবতা থেকে গন্ধর্ব থেকে হাজার হাজার লোক নন্দবাবার বাড়িতে, মানে কল্পনা করা যায় না, লক্ষ লক্ষ লোক খালি আসছে আর আসছে, দর্শন করছে চলে আসে, সবার মুখে একই কথা, নন্দের ছেলেকে দেখেছো? বলে বা বাবা, নন্দের ছেলেকে দেখে আসো একবার, এরকম। এদিকে আমাদের ভোলে বাবা, সে বললেন নন্দের ছেলে হয়েছে আমার প্রভু, আমি একবার দেখব না? বলে ভোলে বাবা এসছেন, ভোলে বাবার ওরকম রূপ দেখে ভোলে বাবা তো আর বুঝতে পারছে না। যশোদাকে বলছেন, অনেক পরে হয়েছে ঘটনাটা, এই জন্মের সময় একটু পরে, যশোদা আমার কাছে এসে বলছেন মা তোর ওই ছেলেটাকে একটু কোলে দিবি আমার। বলে বাবা রে, এই যা রূপ দেখছি দেখি তো ভয় লাগছে। না না, ছেলে পেলে কোলে দেওয়া যাবে না। যশোদা আমাকে প্রার্থনা করে, মা তোর ছেলেটাকে একটু কোলে দে না, দেখছে ভিখিরির মতো, কীরকম একটা বিরাট শঙ্কর ভগবানের যোগী চেহারা, কিছুতে দেবে না। তখন শঙ্কর ভগবান বলছেন, প্রভু আমি কি করব, তোমাকে একটু যে ধরবো তার উপায় নেই। বলে কি করলেন, সূক্ষ্মরূপ ধারণ করলেন, যশোদামা দেখছে দাঁড়িয়ে রয়েছে শঙ্কর, কিন্তু আসলে সূক্ষ্মরূপ ধারণ করেছেন, করে সূক্ষ্মরূপে চলে এসছেন যশোদামার কোলের কাছে, এসে কোলের বাইরে চরণ দুটো ঝুলছে, কচি কচি দুটো চরণ, ওটা নিয়ে মাথে ঠেকিয়ে হি করে যত্ন করছেন, আর কৃষ্ণ হু হু করে হাসছেন খিলখিল করে। বলে বাবা, ওই দুটো কচি কচি চরণ মাথায় ঠেকাচ্ছেন, এই যশোদামা দেবে না, আর না দিলে কি হয়, ইনি ভোলে বাবা, একে তো দিতেই হবে, আগে দিতে হবে, দেবে না ভয়েতে। শেষে কী করলেন, প্রভু সূক্ষ্মরূপে এসে যশোদামায়ের কোলের কাছে এসে দুটো চরণকে কচি কচি মাথায় ঠেকিয়ে আনন্দে আটখানা। এইসব অপূর্ব কথা, সেই মহাদেবের নামই হচ্ছে চিন্তাহরণ মহাদেব, যে জায়গায় মহারাজ আমাকে একদিন আবিষ্কার করেছিলেন ভিকিরি অবস্থায়, আমি এইটুকু কাপড় ময়লা গামছা বাঁধা, উনি বললেন একই আপনি, উনি চিনতে পারেননি প্রথমে, হ্যাঁ সেই মহাবনে দেখেছিলেন উনি। তো 84 কোষ করার সময় তখন জঙ্গলে, আমি তো জঙ্গলি, আমাকে ভদ্রলোক, এখন ভদ্রলোক সেজে বসেছি আপনাদের সামনে। তো এরকম আনন্দ, এটা হচ্ছে আলাদা একটা আনন্দ। সেখানে দেখা যায় সমস্ত দেবতারা সব সেই সব দর্শন করলেন, করে আনন্দে আটখানা, অনেক কিছু ঘটনা যোগ সেখানে সমস্ত হলো। তারপর নন্দ মহারাজ সেই সব প্রচুর দান দক্ষিণা করতে আরম্ভ করলেন, সেই সব নন্দের রাজধানীতে রাজ্যে এই মহাবনেতে যে আনন্দের জোয়ার হলো, সেটা কোনো বর্ণনার দ্বারা, কোনো ফিলোসফিক্যাল ডেসক্রিপশন কোনো আমি বলে কিছু বলতে পারবো না, কেন এটা কোনো ভাষার দ্বারা পরিস্ফুরিত হওয়ার নয়, এটা আনন্দ আলাদা। যাই হোক, এখানে পরে আমরা সায়ংকালীন অধিবেশনে আমরা অনেক কিছু আলোচনা করতে চাই। সমস্ত ঋষিমুনিকে তিনি পূজা করলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা দিলেন, সমস্ত গৌমাতাকে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করে সেসব দান দিতে থাকলেন। তারপরে বা আনন্দতে রাজ্যের মধ্যে খবর কখনো চাপা থাকে না, সেখানে কংসের কাছেও খবর চলে গেল। এবার রাজাকে তখনকার দিনেও ট্যাক্স দিতে হতো, খাজনা, আমাদের যেমন খাজনা দিতে হয়, নন্দ মহারাজ রাজাকে কর দেওয়া উচিত, এই জন্য সব ব্রজবাসীকে বলে সব তৈরি হও, আমরা এবার কর দিতে যাব মথুরাতে। এবার সব শকট অর্থাৎ গরুর গাড়ি, সমস্ত বৈল গাড়ি সব রেডি করলো সমস্ত, আর প্রত্যেকটা বৈল গাড়িতে ভর্তি, একবার দুধ দই ছানা একবার ভর্তি করে নিল, কেন মথুরাতে রাজাকে দেবে, রাজাকে খাজনা দিতে হবে। সেই সব নিয়ে এবার সব চললেন খাজনা দেওয়ার জন্য, খাজনা দেওয়ার জন্য সেখানে গিয়ে মথুরাতে সমস্ত কংসকে সেসব দান দক্ষিণা সব দিলেন। এ কংস তো এবার মনে মনে মতলব আঁটছে, ব্যাপারটা কি, আমরা শুনেছি ব্রজেতে আবির্ভাব হয়েছে আমাকে মারবে, তার একটা ব্যবস্থা আমাকে করতে হবে। এইবার সেখানে তার সঙ্গে বসুদেবজি দেখা হয়েছিল। আমি আগেও বলেছিলাম যে বিচার করলে সুরসেনের বংশধর, এগুলো যে বিচার করলে দেবক, এই যে বিচার করলে দেখা যায় এরা প্রায় একই বংশ, এরা দুই ভাগ হয়ে গিয়ে এরা হয়ে গেছে কৃষিকর্ম এবং গোপালন আদি বৈশ্য, এরা ক্ষত্রিয় রয়ে গেছে, দুটো বংশ ভাগ হয়ে গেছে, বৈশ্য এবং ক্ষত্রিয় হয়ে গেছে। বসুদেবজি ক্ষত্রিয় রয়েছেন, ইনি বৈশ্য বিচারেতে, বাস্তবিক বর্ণাশ্রম ধর্ম তো এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেখানে বসুদেবজি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দের সঙ্গে গলাগলি করলেন, করে শুনলেন, আসলে বসুদেব তো সবই জানেন, বসুদেব তো বাচ্চাটাকে রেখে এসছেন, এই কথা তো ছড়ালে চলবে না। বসুদেবজি খালি ভাইকে কানে কানে বললেন, নন্দকে, নন্দর সঙ্গে বড় বন্ধুত্ব, বললেন কংসের কিন্তু চরিত্রের ঠিক নেই, কখন কি করবে, তুমি এখানে বাচ্চাটাকে একা রেখে সব ব্রজবাসীরা সব চলে এসছো এখানে খাজনা দিতে, ওখানে বাচ্চার কি হয় ঠিক নেই। নন্দ বললেন, তাই তো কথা, আমারও তো মনটা কাঁদছে, বাচ্চাটাকে সবে হয়েছে রেখে এলাম, কোথায় কি হয়, কংসের কোনো ঠিক নেই, বদমাইশ কংস, অত্যাচারী, ভাই তুমি ঠিক বলেছ, শিগগিরই যাই, আর সময় নষ্ট করে চলবে না। এদিকে রাস্তা দিয়ে আসছেন আর নানা রকম উৎপাত, বিভিন্ন রকম অলক্ষণ দেখছেন, এই তাহলে আমার আমার বাচ্চা লালার আমার নিশ্চয়ই কিছু হয়েছে, হায় সর্বনাশ, আমি ছেড়ে কেন এলাম। রাস্তা দিয়ে আসছেন না, সারা রাস্তা চিন্তা করতে করতে আসছেন, কি করা যায়, হায় ভগবান, বাচ্চাটার কিছু হলো নাকি, এইসব অমঙ্গল লক্ষণ দেখছি। ব্রজের মধ্যে আসবার সঙ্গে সঙ্গে ব্রজের দূর থেকে দেখছেন, ওই ওই কাণ্ড কি হলো, বলছেন খবর পাচ্ছেন একটা বিশাল রাক্ষসী নাকি এসছে, গোপালকে নিয়ে গেছে, আর সেখানে সেই রাক্ষসীটা মারা গেছে, তারপর তাকে নিয়ে সব ব্রজবাসীরা লক্ষ লক্ষ সব ভিড় হয়ে গেছে। নন্দবাবা মাথায় হায় হায় হায় হায়, এবার গেল রে, বাচ্চাটা মারা গেল নাকি, হায় হায় মরে গেল নাকি, খবর পেলেন না, বাচ্চাটা ওই পুতনা নামক রাক্ষসীর বক্ষের ওপরে স্তনের ওপরে বসে রয়েছে, ওই খেলছে করে এবং খেলছে, কিচ্ছু হয়নি, বলে কি এইটুকু বাচ্চার পাহাড়ের মতো রাক্ষসী, রাক্ষসী যখন এরকমভাবে পড়েছিল তখন তার হাতটা পড়ে গেছিলো কত কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে, তার নাম হলো হাতরাস, আমরা ওই স্টেশনে নামি, বিশেষ করে আমি হাতরাসে নামলে, হাতরাসে নামলে আমার আনন্দ হয়, কেন বেশিরভাগ ট্রেনই মথুরা দিয়ে যায় না, হাতরাস দিয়ে কালকা ফালকা সব, আমলে হাতরাসে নামলে ডাইরেক্ট নামার সঙ্গে সঙ্গে ধাম পেয়ে যাব, হাতরাসটাও কিন্তু ধামের ওর মধ্যে একটা লীলা আছে ভগবানের, পুতনার হাতটা এরম এরম পড়েছিল, হাত গিয়ে পড়েছিল হাতরাসে, তাই জন্য তার নাম হাতরাস হয়ে গেছে। সবাই বলে ব্রজের এইরকম অদ্ভুত অদ্ভুত নাম, এটা বানিয়ে দেওয়া হয়নি, সব আগে থেকেই এই নামগুলো ছিল। হ্যাঁ, এই যে মথুরা বৃন্দাবন, এই নামটাকে ঔরঙ্গজেব চেঞ্জ করার চেষ্টা করেছিল চিৎকার করে, লে বৃন্দাবন নাম রাখবো না, বৃন্দাবন নাম উড়িয়ে দাও, এটাকে মমিনাবাদ নাম দিয়ে দাও, মমিনাবাদ। হ্যাঁ, বিরাট লড়াই, সেসব কোনো কথা শুনবে না, বলে এটাকে বৃন্দাবন নাম কোনো চলবে না, এটা আমাদের মুসলমানদের জায়গা, মমিনাবাদ এটাকে দিয়ে দাও। আরে ভগবানের যেখানে ইচ্ছা তোর বললে কি হয়। হ্যাঁ, ঔরঙ্গজেব এই গোবিন্দ মন্দিরের মাথায় যে দীপ চলতো, আড়াই মন ঘিয়ের দীপ চলতো, দীপ, ওই প্রতিবেশিকা দিল্লি থেকে দেখতে পেয়েছিল, কে এই আঙ্গে, বলে ভাঙ ওগুলো উড়িয়ে দে, এরা কিসের আলো, বলে হিন্দুদের সেই গোবিন্দ মন্দিরের সে চূড়ায়, তাই নাকি, এত বড় সাহস, যাও উড়িয়ে দাও গিয়ে, হ্যাঁ না উড়িয়ে, ভাঙতে ভাঙতে একেবারে যখন মন্দির থেকে আগুন বেরোচ্ছে তখন বেতারা ভলে চলে গেল, সেই ভাঙা মন্দির এখনও রয়েছে, পুরানো গোবিন্দ মন্দির, বড় আশ্চর্য কথা। গোপাল ভট্ট গোস্বামী তার এক শিষ্যকে দিয়ে করিয়েছিলেন, ভরত মহারাজ, ভরত রাজা বোধ হয় করেছেন, ভরতপুরের রায়, যাই হোক, এরকম ধরনের অত্যাচার, যেটা নিত্য নাম এটা কেউ বানায়নি, বৃন্দাবন নাম কেউ পরিবর্তন করতে পারলো না, অত বড় রায় ছিল, কত লড়াই করেছে, নাম পরিবর্তন করতে পারে, হলো না। তো যাই হোক, এখানে আমরা দেখব বড় আনন্দের বিষয়, সেখানে পুতনার ঘটনা আমরা সন্ধেবেলায় আলোচনা করলেই ভালো, তাতে আপদ চলে যাবে, কেন কৃষ্ণ পুতনাকে উদ্ধার করেছেন, আমাদেরও উদ্ধার করবেন, এই বলে এখানে এই প্রসঙ্গটুকু আমি তুলে রাখলাম, সায়ংকালীন অধিবেশনে এর বিস্তৃত আলোচনা করব। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মনমে বিশতু মনসরাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্তই কণ্ঠাবরোধনম বিধু ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে বাঞ্ছা কল্প দুর্বশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমো নমঃ।